আরে আমি বলাই নাই গেছি তো কিতাবও দেখছি নি কেন তুমি কদলি খুলমা গাছ বাগা দিলা, এই খুলমা গাছের মধ্যে যত্ন করবা, এক বছর ফলন ধরবে, ফিলহাল ধোয়া যায় এই জানোয়ার দিয়ে ফিলহাল অবকৃত ধোয়া যায়, দমে ফাঁসকে তার থেকে বাইর করতে হয় না, জবে করে জমে ভাষ থেকে তার জোগাড় করা হয় না, তাহলে ফিলহাল উপরের মধ্যে এত ভাষিক করা যায় না, মাঘের মধ্যে এত ভাষিক করা যায় عجز هي عن الأول وهذا آية البدلية وهذا لأن الأول آمن في إخراج دم الثاني أخسر فيه فاكتفي به عند العجز عن الأول عجز عبازة دي كنسا صور جد صور عجز عبازة ايجا مدرسة زكاة مزوع حلال ورجل زكاة صورة যেগুলি হালাল জবে দ্বারা তার খাওয়া হালাল হয়, আর যেগুলি হালাল না জবে করার দ্বারা সে পবিত্র হয়ে যায়, হয়তো সেটা ঈদের গোস্ত বা লাগবে না বা করবে না, পাহে মাটি পাহে পাহেন না খাওন যা ববে করে যে খাবার তো সাবান যে পাহেন না এটা খাওয়া যায় আচ্ছা যেরকম দেখা তো হাতে যাচ্ছে না এটা জমিন যদি সহায়তা তো পাক হয়ে যায় জেনে তাহলে দেখা দরকার কবি ধন্যবাদ টাকা দিবে একটা এখতিয়ারি একটা হচ্ছে ক্যারি এখতিয়ারি করতে গেলে লুব্বা অর্থ এইটাকে বলা হয় সিনার আগে এবং গলার নিচে যে কোনো জায়গা দশ জমা করলে চলবে সিনার পরিবার আর জাপার নিচে মধ্যবর্তী যে স্থানটা আছে যে কোনো স্থান যদি জবে করে জম হয়ে যাবে এটা জবে এখতিয়ারি আর জবে এখতিয়ারি যেটা সেটা শরীরের যে কোনো স্থান থেকে রক্ত প্রবাহিত হইলে ব্যক্তি হয়ে যাবে খাওয়া তিনি জবে তেয়ারি করছিল যদি জবে আর জবে এক্সট্রালি ওই সময় জবে এক্সট্রালি সে ক্ষমতাবান না হয় প্রথমবার মধ্যে রক্ত প্রবাহিতের মধ্যে বেশি কিনা আমল করার ধর্ম আছে, যবে একটা মধ্যে রক্ত প্রবাহিতটার মধ্যে বেশি কিনা ম আছে, কিন্তু এস্তেরের মধ্যে এতটুক ম আছে না। আর ধরেন একটা বতক গিয়া একটা প্রাণী পাগলা হয়েছে, একটা গরু পাগল হয়েছে গা, এখানে তুমি ধরতেও পারো না, তখন দূর থেকে গাই দিলা, এখানে গাই দিয়া তাহলে অহন রক্ত প্রবাহিত করবা, কথা করে সাইতে শুয়ে গেল গা, বুঝিনি এদেরকে তুমি কী করো কুয়ার মধ্যে বেরিয়েছে গা, সাইডে কুয়ার থেকে তুলতে যাও তাহলে জেবি তো তোর উড়াইতে পারবে না, এখানে দিলে বল বর্ষা দিয়া ফা রক্ত বাড়িল, তাহলে কী বলবে ভাই তবে আসতে পারে শর্ত যে তবের জন্য কি তাদের কী হয়ে যাবে মুসলিম তহিদ একত্রবাদ হইতে পারবে, এটাকা দিয়ে হোক বা দাবা হোক, বুঝিনি সে হেরের মধ্যে না হইতে হিরের মধ্যে হইতে হবে, বুঝিনিও এখন যে সবচেয়ে সবাই ব্যাংক করবো আমি মোটামুটি বাংলা দূর ভারি দূর করলাম, আমি তো কোনো লেখকও না ভাষ্যকর না, যিনি যারা লেখক ভাষ্যকর এরা সুন্দরভাবে বাংলা বলতে পারে এবং আপনাদের ধ্যান নিশ্চিত করতে পারে, কি করা হয় কেন ঈদের ঈদের তকলিম ও বিহাসের অস্ত্র কেন ভাই কলিরা মানুষের সাহিত্য অনুযায়ী আল্লাহ তারা কি দেবে ভাই হুকুম কাউকে ইয়ে তকলিফ এখানে মুকাল্লাব হুনা انسان کے وسعت کے ساتھ اسے انسان کے وسعت کے موافق جیسے بھائی اچھا آیت البدریت یہ آیات البدریت کا یہ پرتم میں جو نہ پڑا گلے دیتر میں جو کیا رجوان جو جو بدریت کی پانی استعمال کرتے والے میں ماتی اپر کے لئے ماتی استعمال کرتے جو بدریت کی هذا لان الاب العام او هي اختياري যে কেউ কে ইয়ে এখন কেন অপার কইরা পড়ার কে সাইন দিয়ে কেন দাও কেউ যে যে ইয়ে জ্ঞান না অব কেউ কে পয়দা জায়গা মাসে হ্যাঁ খুন নিকলনে আমলো জায়গা কে দখল হ্যাঁ খুন নিকলনে মে জায়গা মাসে হ্যাঁ খুন নিকলনে মে সে বসানি ইস্তিরাবিয়াতুন تھانے کے اکثر بھی دھو یہ کم مؤثر ہے کم دخل ہے خون نکلنے میں اسے فکتو بھی بس اکتفا کیا جائے گا فکتو بھی تھانی کے اکتفا کیا جائے گا وقت اپرو کنہ بہت سے جیسے تطلیب بھی بس سروا سے خزر من شرط تھی دبے کا شرط ایکون ازابو ظاہر صاحب ازمین کے تطاہی یعنی মুসলমানের বই এতে কাদান আর আহলে কিতাব বাবা এতে কাদান ইমা এতে কাদান কাল মুসলিম আর দাওয়ান কাল কিতাবি হচ্ছে সারা তাবি ذبحة لا تحل لأن تسمية على ذبيحة شرط بالنص وذلك بالقصد بما ذكرنا وإلا والأقلب والمسكون رواه بلا الأقلب والمسكون سواء ما ذكرنا وإطلاق الكتاب ما ذكرنا ما ذكرنا تك تك ذبيحة المسلم والكتاب موجود دنیا کار مسلمان کی تبدیل کے حلال ہے ہما کرو اور اور قوم الذين اوتوا الكتاب الا الله تسنی আরে কিতাব এর কাছে তোমাদের জন্য কি ভাই কোন সময় সাহেব যদি তসমিয়া বুঝে অর্থাৎ তসমিয়া তারা কি হয় এর সম্বন্ধে সে কি আছে রে ভাই অবগত আছে এই যাকলো না মুহিল্লাতু জাগাল যে তসমিয়া তারা কি হয় কিভাবে চবকে কোন রোগ গুলি কাটতে হবে এ সম্বন্ধে সে ক্ষমতা পান আচ্ছা وہ ان کا نہ سلیان، چاہے وہ زیادہ کیا نابالغ ہو یا تو پاگل ہو عورت ہو، اما جان یہ تسمیا پڑھنا ذریعہ پر موضوع پر شرط ہے نسخ کی ذریعہ پہلے نسخہ کا شرط سے بسم اللہ علیہ اللہ نام لے اللہ کو شرط نا داری کے بھی کرتے آئے گا کی بولے کون بھائی تو بنا سکے نا کر کے یہ بستہ میں تسمیا کرے کو ذریعہ ذریعہ کرن کی بابا جو بستہ ہوئے آباد رب کٹا رکھمت ہوئے چلے مکتون کا یہ مکتون برابر ہے اور تو سنت سنت کرا اسے سے کارو سنت کرا ہوئی نہیں ابڑے گر بھائی مغل آخر تو ذات سنت کرا ہوئی نہیں سنی ارے ماتا کاٹتے نا بھائی دیکھے کتاب مسلم کتابی کسی نا چاہے ہرمی ہو چاہے کی ہو زمی ہو مسلمان دیشے جو تھکے آگے کتاب تر لگے زمی مسلمان دیشے نہ تر لگے کی برے بھائی اب تک لگی تک لگی والا ہائی ایک دل رومیر مجھے ایک دل عمر دل دل زمانہ مجھے عمر دل دل تازہ کیسا کی چاہی گا جیز دیر سے پر ہمرا جیز دیا دی بنا سب کا ڈبل دمو اچھا سب کا ڈبل دو تمہارا جیز دیا نام رکھو ہمارا خطا رجسٹر میں جیز دیا تھا سنیا اور تکلو بھی یہاں ہے شامل کرتے ہیں جن مجھ پر میرے کتابی زمی حربی عربی تکلوی جن شرط کیا مندر شرط دیگی کیا ملت کا مندر قائم ہونا سنیا ملت پر جو اللہ مام اللہ سنیا دیکھی ہی تیوے گیتا کے بعد توحید ہوتا ہے توحید آلے توحید ہوئی دو گئے چاہی ایسا کہ دنو چلو بھائی ولا توکل زبیعت المجوسی لقول علیہ السلام اچھا ولا توکل زبیعت المجوسی مجوسی جو بیا خوا جانا نا اتوکل دیگه بھروسہ اتوکل خوا دے نا جنے جنے یہ قابل السلام سنوبین سنت اہل کتاب غیر نا کی ہی نسائی و آکل زبائی ہی معاملہ کرو ان کے مجلسی کے ساتھ جنہیں اس کا طریقہ کو اہل کتاب کے طریقہ کو اہل طریقہ آتا یہ اہل کتاب ہے جن قانون کے قانون کار جنہ بھائی مجلسی جنہ جن تو تازہ بی بی کے بیوہ کرا جبنا تازہ زبیہ کے خواہ جبنا کار اہل کتاب کا دو کار مجلسی جنہ کی ماتا نو چیز سے گیا یہ نو لا یا دی توحید کیا نو تارا ہے توحید بشتر چیز کیوں کہ دوانی کے توحید کا پاس معلوم کر ملت عدر اعتقاد اور دوا کے پہلے اعتقاد اور تادر ملتے ملت نہ ہے دوا اور تادر ملتے کی نہیں ملت نہ ہے والمستاد جنہی لا دوکر اور ضبیت المجوسی اور مرتد گئے اور مرتد کا جنہو لا ملت رہو تاہر کنو دھر کنو ہے اگنی جنہو جنہو لا یکرر علی من تکرہی تو اسے برقرار نہیں رکھا جائے گا جس کی طرح منتقل ہوا شہر مسلمان تھی انہیں گھر میں چلے گیسے تاکہ یہ ঠিক থাকতে দেওয়া হবে না হইলে তিন দিনের ভিতরে ইসলামের বিয়ে আসুন না হইলে আল্লাহ হক হ্যাঁ রাখা যায় গান জিসির মুখটা গেল বকাল কিতাবি বকাল কিতাবি কে হ্যাঁ কিতাবি ইউকেশন না সরেছে না সরেছে লিখে দিচ্ছে গান বকাল কিতাবি যে হাওয়ালা জব হয়ে منتقل ہو جائے اپنے دین کے گائے میں اور یہودی چلا نصرانی سے نصرانی چلا یہودی سے جن نہ وہ جو کر رہا ہے کہ تو بول کر رکھا جائے گا سوال ہمارے نزدیک کسی نے پر ہم کون جدہ میں تعبیر کر سے پورے تنا برتوان میں تعبیر ہو جائے جدہ سے جدہ سے تمہارے میں تعبیر ہو جائے تو اسے نصرانی ہم یہودی چلا تو یہ پر کہ آخری کتاب اس میں تو دنیا کھا جائے کہ چلے مسلمان ہندو آئیے اصلا کرو کہ چلے اصلا ہم ہندو ہی سے گا وَلَيُّ كَرْمَا وَعَلَيْ إِنْدَا سَبْ ہے وَاعتبار کیا جائے گا جس پر ہے سبے کو لا ما قبلہ ہو ما قبلہ کو اعتبار وَاعْتَبَارِ بُرْتْ بُلَقْ جہاں بُلتے بُلتے کوئے اس لیے جہاں نالوار یہاں تک جو ملتا کہ اتکا نہیں کہ ملتا اور محرمو یا میں من السید حضادا یکلو ما زبہ فی الحرم من السید محرم یعنی یعنی من السید حالا تحرم رو دو دو شکر کرے قضا لا یکلو ما زبہ فی الحرم ایسے نہیں کہہ جائے گا تو زبہ کر حرم کر چاہے حلال ہوگ بہن محرم ہوں حیران ہم دشکر کو لکھوا مینہ سکر محرمی جو صحیح شکر پر شیجہ کھوا جو بنا اور حیران ہم دے چاہے حلال ہو محرم ہوں کوئی جو دے حیران ہم دے شکر کو لکھوا شکر کھوا بے اطلاق بول اطلاق کو بھی محرم ہے مطلقشن وال محرم ہے مطلقشن حیران کنو کچھ رو بھائی محرم ہم بگو رہے جیلن مجھے با حیران ہم دے کنو کنو کنو کنو اور اس طرح کے لئے مہرم ینتظر ہیل تعمیر کرتے ہیں جس کو ہیل الحرم دلوں کو اضوو فی الحرم ضبع یستبی فی ہی برابر کہ حلال ہو یا حرام اس لئے کہ حلال ہوتا مہرم ہو جائے کہ حرم دے شکر پرا اس لئے کہ حلال ہو با مہرم ہو قبل وصلہ تذبیہ کے اور جنا خورے هذا لأن الزكاة سيد المشروعون كهو كان زكاة سيد المشروع هست زكاة سيد هيك تشريه كنا كان هذا سنيهم معرم لم يكن زكاة دنيا حرام تكون زكاة واس يه سني حرام هست حرام هست دي زبر المحرين وزبر في الحرام محرمين الله صلى الله عليه وسلم حرام الشيء الصبي حرام ترى كيدا محرم هست دي حرام اور لم تکن زکاة پر سے یہ سنی یہ پھر زکاة نہیں ہوگا تاری کلمنا زکاة پر سے بگن نہ ہوگا نا خوزی نہیں بکرا مائن در زبان محرم ہوں کے جب سے بکرا گر محرم نے زبان کے بگر سے کہ محرم جو سید دیز دو جو زبان پر اور زبان بھی حرم جیسا زبان کیا کہ مالا حرم کا اندار کہہ جب سید کو سخا تلے زبان کیا ہوں کیلے بھائی سوئی ہو گئے لن نقول شون لو جاي في المشروع يقول حرم جدا حرم يعني أمام لا يؤمنوا تعالى جنيا أمام يعني أبطل دينا ساتك كنا سات سيدنا إذا كلا كان آمن جنيا بل آمن كاركولا جدي سيد آر حرم آر كي سات سيدنا আনাবে বলেন যে ہم آدم جو بسم اللہ سیرے دیں کھوا دے رہا نیچن سیرے دیں کھوا دے رہا امام آفی رحمۃ اللہ بولیں کہ دونوں وجہ مجھے کھوا دے رہا جو نیچن ہو ہم آدم ہو امام مالک رحمۃ اللہ بولیں دونوں وسطائی کھوا دے رہا مطلوب کے تسمیا چاہے آمادان ہو نیچن ہو کھوا دے رہا پہلے مطلب اب ان کی کہا کرنا وقال صابر اکیلا بلوا دہی نے امام صابر رحمۃ اللہ کہتے ہیں دونوں صورت میں کھایا جائے گا مطلب کے تسمیہ مادن ہو نصیحت کالا مالک لا تو یہ کہا جائے گا بلوا دہی نے دونوں صورت کے اندر ان آمادن ہو مطلب کے تسمیہ نصیحت ہو بولے ایک دار مجھے مسلمان آل کتابی تو کے تسمیہ تر مجھے برابر یعنی کتابی ایک صورت پر یہ نہیں برابر جب ایک کہنے کو تھا گلن اکتر سے جب ایس کرائی ہم جب ایس کرائی میں دے جب یہ مطلوب ہے تو سمیا ہو ہم آتا نو بار نسیت ہے یہ طرف تو جب ایس ایک کہنے میں دے دے لو جب ایس کرائی میں دے ایک ایک طرف اچھا اللہ حاضر اسے کرائی جاتا ہے تو سمیا ان میں ایس کرائی بات اور تو باس پاکی دے شکر کو رکھنے کی سونے میں بازی کو جنہاں ہر ہر میں دستور اکثر کتابو جنہیں اکثر جو ہے کہ ایس کیا سید کتابو سیدے میں بھی آنا کتابو سیدے ہوتے گیرے بھائی کیوے بھائی شکایت کرا شیدہ شمدہ کیوے بھائی کون شروع تک شکایت کر لے کھوا جبے کون شروع تک کھوا جبے نا شیدہ شمدہ انشاءاللہ بیان اکتا آن ارسال بازی باز پاجی سرم شکار یہ قول یہ مطلوب کے تسمیہ آمدہ نیتے اوگوی شروع تک ہوا یا ادمہ مطلوب کرا جب دے جب رسول ہے یہ انہاں مطلوب بکتی تو امت ادمہ کی صحابہ ادمہ سے مطلوب کے تسمیہ آمدہ کھوا دے گرا یہ تو شمبہ اور تو انہاں کا سے ادمہ مطلوب ہوئی سے ثبوت একদিন মত হয়েছে মাসালা আমি আমাদের মত করে তো সিয়া খাওয়া যাবে না দিনে ইদার একদম হয়েছে ইদার একদম একদম সাহেব হয়েছে এই কথার সবুত কোনো গেছে না নারী তো বিরাট একটা বস্ত্র সম্বন্ধিত ওনার মতন ব্যক্তিত্ব যিনি যে দ্বিতীয় স্তরের মুস্তাহিদের মন্তব্যের মধ্যে ওনারা কি করেছেন নিদানা নাই ব্যাপারে একটা কথা না فائنل آر خرابا کیونکہ خرابی ہے فیمن کانا قبلہ ہو انہاں پور پہ جارا گسے تاتے میں دیکھنے مطلب کو نائی یہ حرمت مطلوع تسمیہ رمضان مطلوع کے تسمیہ رمضان کے اندر حرام ہونے میں ان کے کوئی جتنی بھی مستحجن گزر چکے اس کے اندر اختلاف نہیں ہے. پہلے بول کے اجماع سکوت اجماع کو جو میں ہاں یہ اختلاف ہوئی سے کب لوگ قدر اختلاف بیما کہنا کب لوگ کہ مجھے بہن ہوں بھی متوں کے تسمیات نہ متوں کے تسمیات نہ سیاں کر لو سنی ہو اجماع فیصلہ متوں کے تسمیات اور اگر کھوا دے نا ہاں میں سے میں تم دی کے سے متوں کے تسمیات تو نہ سیاں ہو کھوا دے میں دی کے سے بھائی وا ما من را وقتن یا ابن عمر رضی اللہ عنہما سنی مذہب یہ حرام ہے ابن عمر کے جو مطلب کے تسمیہ نصیحتن کے اور مذہب علی بن عباس اور ابا علی اور عباس سے جو مذہب کیا ہے انہا یحید تاکہ وہ حلال ہے وقرار مطلب کے تسمیہ تعالیدان انتو یہ بودا اختلاف ہے اس نے جلے بودا اختلاف مطلب کے تسمیہ حمدان جنہوں نے اجمال سے لہذا شاہی رحمت اللہ کہتا مقبول نہ جنہوں نے اجمال کھلا ہوئے گئے بین جنہوں اعتبار کھلا لہذا اے انہوں نے کہتا قرآن جی گنا حال اب یوسف قل مشاہد پہن اللہ تعالی جنہیں اب یوسف آنا بیر مشاہد پہ بکتے بکھارا بکتے سین کہ انہوں نے مطلب کے تسمیہ حمدان لا يسعو فيه الاسكاح کیونکہ مطلوب تسمیہ عمدت کے اندر گنجائش نہیں ہے اسکاح کا جناب کیس رو ازمان سے جناب جنہیں اسکاح دے تمہیں دیکھ اور تو عمدت تسمیہ سے رو دیلے کہ جب مجھے خوا جبے نہ دولے مجھے اختلاف نائی بل اعتبار خوا جبے اور تو حبیر مطلب پوروے جو تائم میں مصر صحابہ تکے نیا حبیر مطلب جو تائم تو اکھائے کرم گوز رہے گا سے تو ادھر کائل نہ لاؤ قضا قاضی بھی جواز پائی لا ینفضو بکونی مخالفن الاجماع ایوان قاضی جی فیصلہ دے یہ مطلب کے تسمیہ آمدان مضبور بکوی کرا حلال بجنی بلے یہ قاضی نے فیصلہ نافذ ہو گنا قاضی نے فیصلہ کی ہو گنا لاو قاضی اگر فیصلہ کرے قاضی نے بھی جواز بھائی جائز ہے بیچنا مطلق تسمیہ آمدان کو لا جن فضو یہ فیصلہ نافذ ہو نہیں ہوگا کہنو دکھا میں بہت جو ہونے ہوئے قضا مخالف اجماع کا تارے فیصلہ کر خلاف اجماع مطلق خلاف لاو کاتوی لے قول اچھنا المسلم ہے شاکت یزبہ ہوا لا اسم اللہ تعالی سامنا لا مسلم مسلمان کسی نے جو بگرے چاہت تسمیہ مکہ اچھان کرو با نہیں آت تسمیہ کو لے بے یا نہ لے بے نہ تسمیہ تلاو کانا شرطہ ہی لے اگر دلے نکلی پر دلے اکلی میں نے تو سے کہ کیا ہوگا تسمیہ اگرشوں کو حلال ہونے کے لئے اجنے لما سکت اور بیپوز دنی سیاں نی ساکت ہوگا تسمیہ اوز دنی سیاں دنی سیاں یہ تو شرط ہوئے تکے کیلے بھائی তসমিয়া তাহলে বলে সাইড দিলে যে কি হবে না, এই উজুর খাই কবুল করো নিয়ে সাকেত হোগা ও তসমিয়াত কি এতবার যে উজুরের সিয়াম কে জড়িয়া বুঝে উজুরের সিয়ামের কারণে কি হবে না, এই শর্ত কি হবে না, তসমিয়া সাকেত হবে না। যেরকম সলাতের মধ্যে তহরাত কি সাকেত হয়ে থাকে বলে না, কাপ না ভাত কাপড় নিয়ে দুদি কেউ নামাজ পড়ে না, ভাত জায়গা মধ্যে নামাজ চলে নামাজ দিব যদি মস্ত কেন হিলের জন্য কুণ্ডলী ভাই যুক্তি তর্কের মাধ্যমে ওনার বয়সকে উনি কি করেন মাধবকে সাব্যস্ত করার জন্য উনিকে শেষ করেছেন, তারা যুক্তি আকলি নকলি দলিল ওনার মাধবকে উনি সাব্যস্ত করেছে যে আমাদান নিশিয়াতা হুকমান বরাবর, আমাদান নিশিয়াতা হুকমান বরাবর। আরে শর্ত যদি হয় বিলের জন্য না তসমিয়া কে ভাই জন্য খাওয়া হওয়ার জন্য সবের জন্য শর্ত যে মজুরের যে বিসমিল্লাহ পড়া হয় না তাকে খাওয়া যাবে না, চিনি যে নেই না নেই যে মত তাহিন না ও তাহিন এক আমরা বলে দিতে ভাই যে যদি আমাদের মিসমিল্লাহ সেরে দেওয়া হয় এক মায়ের মধ্যে তার কোনো মতে হবে ওয়ালি তাহিম ওয়াল এজমা আলাম আপনি সুনত ও হাদিস আর সুনত এটা সাবেত হয়েছে কি ভাই কে আয়াতে দ্বারা এক মা দ্বারা আয়াতে দ্বারা সুনত হয়েছে সুনত কে ও হাদিস আদিম হাতিম তাই হাদিস হাতিম তাই কা রাদি আল্লাহ তাআলা আমরা শিকার করতে যাই বুঝলি এমন অবস্থা আমাদের সাথে শিকার করতে যাই আমাদের খাদ্য থাকে না শিকার খাইতে হবে পশু কে শিকার করে আমাদের কাছে আসছে কুকুর প্রশিক্ষণ কুকুর কিনার দ্বারা শিকার করা যাবে কি না হুজুরের বৎসরে তা লম্বা চোর হাতি সামনে আসতেছে নাই লাগবে না কি মেসকার চানির মধ্যে ইনশাল্লাহ আমার কুকুরের সালাম বিসমিল্লাহ আমার কুকুরের সাথে একজনে কুকুর একটা লাভ দিয়ে একটা ধরছে আমি দেখাইতে পারবো তুমি বিসমিল্লাহ পড়ছো তোমার মহলের কুকুর ঘুরে অপরের কুকুরের তুমি বিসমিল্লাহ পড়ো না তুমি তোমার কুকুর বিসমিল্লাহ করছো অপরের মালিক কুকুর বিসমিল্লাহ মারা যায় جو فصل سے ہے لہذا جرکم تل کے تذکرہ بدرو میں سے اول سلطہ کے خواہ جائے لیکن نا کولو کیوں تو اپنے ڈبلی کی بیشن کوئی نہیں بھائی ہر اپنے کی کیوں نہیں بھائی بیشن کوئی نہیں اپنے دے تو خاص کوئی بھائی کر سکتے ہم ادھر نہیں سکتے کیا کونو تفصیل بھائی بیت خاص کی قرآن ایتا ہم نے خاص کر لیتی نا جنان نا کولو ہم کہہ دے کہ ایتا بار تاریخ کا من الخیرات بلے کہ ایتا بار کرو مجھے کرو بھائی اور سمجھا سکتے مالا یہ کونو ظاہر مالا یہ کونو کے کچھ دنی ہے ظاہر کیوں ہے سمو سوبے کرو مجھے گرو چے کنو مل آپ مارے سائرہ نہیں دے ایک کا نونسے مجھے نونسے ایک کا پریشان مجھے تھکے اے سنوے اگر جدی جدی بھولے تو سمیہ سائرہ دے کھوا جبے نا مانو سے ایک اسوبیدہ مجھے اور مانو سے اسوبیدہ مجھے واہ نکل بھی اعتبار دارکہ اور نسیحن کے سرکنا تو اگر نے من الحرد ماں آلا یک پر تو ظاہر ہے ماں آلا پوچھو کچھ جانی یعنی ظاہر ہے جنال انسان کسر النسیان بلیل تو کے لوگ کسر النسیان مجھے مانسر مجھے بیشی کی مانسر کی گرہ بھولے الحر جو مکتون حرد کو یا الحر جو ممنون اور شبیدہ کے شریعتے کی گرہ سے تاہر تاہر دفع کرسے شریعتے হরজের এতবার করছে এজনি হরজের কি করছে ভাই এত অসুবিধা কে এতবার করছে যা অসুবিধা হয় শুনতে তার কর্তব্য করে আরে কথা বলছিনি অসম গাই এই যে অসম যে দলিল পেশ করছে যিনি লা তাকুল মিনালা মিন বিসমিল্লাহ এটা জাহিরি মানা মোরাদ না যদি জাহিরি মানা মোরাদ হইতো সাহাবা কেরামের যে সাহাবা আব্দুল পেশ করছে যে নিসিয়ানের শুরুতে খাওয়া যাবে জাহিরি মূলক হইতে তাহলে উনি হুজ্জত পেশ করলে যারা বলে খাওয়া যাবে না তার বিরুদ্ধে কি বলছেন যে যারা বলে যে মতুরে তসমিয়ান সে তার খাওয়া যাবে তাদের বিরুদ্ধে হুজ্জত দলিল পেশ করলে কোনো আয়াত না যারা বলে যে খাওয়া যাবে না হালাকি আম যেখানে কোনো আয়াত পেশ করার ফলে এনার কোনো রাস্তা আছে চুপ তা করি না তাহলে তারা কি আরেকটা করলে তাহলে বলতে চাইছে না জাহিরি মানা মোরাদ না আয়াতে জাহিরি মানা মোরাদ ওয়া সমুগাইরু মাজরা আলা জাহিরি আর বলে সমি যে জাহিরি নিয়াত মে জাহির পর বলে সমিদা অত শোনা আয়াত জাহির রহমানুল্লাহ জাহির রূপে কি না আমল না যে বলে আই আজা কোয়া কাটা দেখা اور سمم دل اہل اور داہی آیات آیات یہ جاری نہیں اپنے معنی داہی پر کیا داہی معنی فکر وال جاری نہیں اللہ وہی جا اگر داہی معنی مراد ہوتے لا جارا تیل محاد جب تو جاری ہوتا ہے دلیل اسے جارا بلد سے خواہ جائے نا تارا دلیل شبہ کی کلی لے پیش کرتے اسے اسی نہیں تو اب جارا نہیں کیا جاری نہیں کیا মানতে বাধ্য নি যারা বলে খাওয়া দেবে তারা মানল না বলে কোন নস আছে নস বিরোধিতা কোন দিল বলে এম কি আর সিলিন্ডার বাহির হইলে একটা রাস্তা করিল না সিলিন্ডার প্রকাশ করিলে একটা রাস্তা করিল না যারা এম কি আর বাহির হইলে এম কি আর ইত্তাবাল খারাপ কি সুন্দর বাস বাস উর্জাতে একটা রাফ কইলে তো না সাবার গমন হইবে একটা রাফ বলে সাবার গমন দেখতে নাছিনি কে বলে খাওয়া যাবে না কে খাওয়া যাবে না কে বলতেন আর আলিয়া রাদিয়াল্লাহ বলতে আপসের খাওয়া হবে না ওরা কামাত ব্যক্তি নাছি ও মাজু এখন ওই সাধারণ জব দিছে মিল্লত মিল্লত দিছে না কাম তসমিয়ারা মিল্লতের কাইম মকব না আর না তসমিয়ার কাইম মকব মিল্লত বলে যে কার ব্যাপারে নিশ্চয়ের ব্যাপারে সাহাবী রাম ধরে বলছিনি মিল্লতের কায় মকম কাজ আরে বাবা এখানে কিছু মিল্লতের কায় মকম হয়েছে যদি সত্য হয় কি ভাই তবে জন্য তো মিল্লতের কায় মকম কেছে না বলে একামত একামত মিল্লত হক মে নাসিকে ও মাসুল ঠিক নাসিকে মাসুল না আর বুঝে গেছে সে কি মাসুল না লা ইয়াদুল্লু আলাইয়া ڈالیں اس ملت حق کا آمد کو کہنا لا عذرا جو عذر نہیں ہے کہنا آمد جس کو عذر نہیں ناصر کیا سے بھائی عذر عذر عذر جنی مارا باہو معلوم آلت نسیان جو روایت کیا امام شافعی رحمت اللہ علیہ نے معمول رہا آلت نسیان میں خدا حبیر اللہ حدیث کی بین کرسے دیں کل مسلم کی لگتا کیوں سے ارے کل جزا اللہ اسم اللہ تعالیٰ سنی سمع و لم یسمع یہ حدیث کے پیش کرتے ہیں ہم نے یہ ہم نے بولوں یہ حدیث تعبیر کیا جائے گا معمول اور تو کی تعبیر کرا جائے گا وہ نسیان کو اس حدیث کو تعبیر کیا جائے گا نسیان پر اس نے حضرت نسیان پر سمع تسمیہ تو زکاة لکھتا ہی ارے تسمیہ کار میں دیر بھائی کچھ پر اندر تو بھائی زکاة دیکھتے رہے ہو اس طرح رہے ہو تسمیہ پر تو ہمیں ہم کون سمع پر ہو ایکٹیویٹ سنتے کون سمع پر ہو আর এক্সটেরিয়র সুনতে কোন সমস্ত সুমা তসমিয়া তো বিদ কাতে এ তসমিয়া দা কাতে কে যে তো সব তো সব কে কে ইন দা তো হে ও আলাল মুসলু কারুর ও সৈয়দে সৈয়দে মিদে শিগাদে মিদে তো সব তো ইন দা লার সাল কোন তো থাকে বাজি দে পাকানোর সময় কোকে পাকানোর জন্য আর রমি কে বাদ ইন দা জেনে ও আলা আলা কি বলে বল বল ভাই مقدور ابل کیونکہ নাকে দৃষ্টি কি কা আমি তিন মাস যে পাখিটা সেই পাখিদের না লেগে আর কত লাগতে পারে তাহলে সবক হয়ে গেল আমি কুকুর সাথে এই শিকারটা ধরে নই এই যে শিকার নেবে একটা শিকার করে নিল তাহলে তার মান তো তিন মিনিট দিল শহীদ আর রবির মধ্যে একসালের মধ্যে কিন্তু একসালের মধ্যে তার মন্ত্র না কারণ যার কাজ যারা শেয়ার করতে চাচ্ছি তিনটে মাস দিতে গিয়া যে বাগনের তিন মাসে থাকে লাগতে পারে অন্য কে লাগতে পারত কুকুর সাসি মানে কুকুরকে বাস দিকে সাসি হইতে পারে এই শিকারটা ধরতে পারে অন্য একটা শিকারও ধরতে পারে সে মুক্ত দেবে একটা রোগীর মধ্যে এসব ধরতে মধ্যে সে মুক্ত তো ইন্দার সালার রুমি আচ্ছা দো নালে সাবত পাইস তারা তু ইন্দার ফেলে বা শর্ত কে গে তসমিয়া কো বাক ফেল جس طرح قادر ہے اور نہیں ضرور ہے تو جی کو ایک مسئلہ بن گیا ہزا اس کو جا شاد کرنا ایک تھا لگتا ہے کہ کس کو شاد کرنا وہ اس پر جا شاد کرنا سمم ایک بکتی جو تا شاد کرنا شوائی سے اون کو اسی نام اس نے فاز زبان گئی رہا بیچر کو سمیتے کیوں تو زبے کو سے جنہیں ایک تو سمیتے এই সাতকে না আগেকার সাতকে দেখাই দেবো কেন তসমিয়া কারোর মজবুত এত মজবুত তসমিয়া বলে না যে যা শোয়াইছে ইজর করে তসমিয়া বলে না ওই যে ইজর করে তসমিয়া করছে কিন্তু ধর্ম করছে কারকে ইজর মধ্যে তসমিয়া করে না ইজর মধ্যে ধর্ম করছে বুঝলি সে শোয়াইছে কি নাকি একটা সাতকে ধরে করার জন্য বিসমিল্লা করছে ইজর ইজর করছে না আর এই সাতকে ধর্ম না করে একটা ধর্ম করছে তাহলে দিদাকে তার তসমিয়াটা মজুর হয় নাই গেলে মজুর হয়েছে এই জন্য যে খাওয়া তাই আচ্ছা কে গাও মা যে তো বাবা আমি আর বাবা মাইন সই দিন সম্মা কি মাসে বিসমিল্লাহ করে আসা লাগে যাবো জিগার কি মাসে যা করছেন আর কোন যে করছে হাল্লা হাল্লা হোক কাজা বিল এরসাল এই যে এরসাল করতে লাউ ভবিষ্যৎ যা সাথে একটা বক্তব্য শুনছে সম্মান বিসমিল্লাহ করছে সুম্মা রামা যিনি সব সুরক্ষা আর আম দেখছে অনেক সময় মাথা খাত দানা সরি কেরম তেজ অর্থাৎ এই দুই দিন আগে কী যেতে পারে সব করুন বিসমিল্লাহ করছে ওই যে সব করছে যিনি আমাদের তাহলে যে সরি নিয়েছে বিসমিল্লাহ করছে এটার বাদ দিয়ে আরেকটা সুরি যে সব করছে আম তো স্মিয়া আবার গ্রহণ করতে গ্রহণ تسمی تو ہمارے منظور روپے آلہ روپے تو نا اور اسپیشل روپے تسمی سے آلہ روپے اور یہ تسمی سے کی روپے منظور روپے بھائی سوری ہاں تھی ہاں دان دان دان